స్మృతి స్మృతి పురాణానా మాలయం కరుణాలయం నమామి భగవత్పాదం శంకరం లోక శంకరం శ్రీహరిం పరమానందం ఉపదిష్టారం ఈశ్వరం వ్యాపకం సర్వలోకానాం కారణం తం నమామ్యం. ఓం నమో నారాయణాయ. భగవాన్ శంకరాచార్య ద్వారా ప్రణీత అపరోక్ష అనుభూతి. প্রত্যেক জীব চায় আমি নিরতিশয় আর নিত্য আনন্দ থাকি, সবচেয়ে ভালো আনন্দ আর সবসময় আনন্দে থাকি, কিন্তু আনন্দ থাকার রাস্তাগুলোকে আমরা জানি না। ভেতরের আনন্দ বাইরে প্রতিফলিত হয় আর সেই বস্তুর মধ্যে থেকে আনন্দ পাবো ভাবি, কিন্তু কিছুদিন পরে সেই বস্তুটা আমার কাছে দুঃখদায়ী হয়ে যায়। কারণ কি, সংসারের কোনো বস্তুই নিত্য নয়, সংসারের সব বস্তুই অনিত্য। তা অনিত্য বস্তু থেকে নিত্য আনন্দ কি করে পাবো? এই সামান্য ইকুয়েশনটা যতক্ষণ মানুষ বুঝতে না পারে ততক্ষণ পর্যন্ত এই বাইরের জগতের বস্তুর প্রতিই তার আগ্রহ থাকে, কিন্তু ধীরে ধীরে যখন বিবেক জাগ্রত হয় তখন বুঝতে পারে যে এই নিত্য আনন্দে থাকতে গেলে নিত্য বস্তুকেই ধরতে হবে। আর সংসারে একমাত্র নিত্য বস্তু হচ্ছেন ভগবান, যিনি আমাদের স্বরূপ মানে আত্মা। তাই এই আর এই আত্মাকে কোনো ইন্দ্রিয় দ্বারা জানা যায় না, শুদ্ধ মনে চেতনতার প্রতিফলনকে বোঝা যায় বা চেতনতার ক্রিয়াকে বোঝা যায় স্পষ্ট করে। এই জন্য একে বলে অপরোক্ষ অনুভূতি। কোন ইন্দ্রিয়ের মাধ্যমে যাকে জানা যাবে না, কিন্তু অনুভব করা যাবে। তা ভগবান শঙ্করাচার্য এখানে এই এই এটা জানলে কি হবে, এরকম নিজেকে অনুভব করতে পারলে সংসারে জন্ম মৃত্যুর চক্র থেকে মানুষ বাইরে বেরিয়ে আসতে পারবে। এটা জানার জন্য কি দরকার, কি বিবেক বৈরাগ্য সৎ সম্পত্তি আর মুমুক্ষু। যখন বিবেক বৈরাগ্য আসবে তখন বারবার বিচার করতে হবে যে সংসারে বাস্তবিক উপযোগী বস্তু কোনটা, আমার লক্ষ্যের জন্য উপযোগী বস্তু কোনটা, অনুপযোগী বস্তু কোনটা। বিচার করতে করতে তারপরে আমরা যেটা মিলিয়ে ফেলি নিজেদেরকে, এটা হচ্ছে অজ্ঞান। আর দুটোকে আদ্যীয় বস্তু যেরকম তাকে ঠিক সেরকম ভাবে বোঝা, এটা হচ্ছে জ্ঞান। যেটা যে বস্তু যেরকম সেটাকে সেরকম ভাবে বোঝাই হচ্ছে জ্ঞান। এইভাবে ধীরে ধীরে বিচার করতে করতে মানুষ এক সময় জগৎ আলাদা আর জগতের থেকে আমি, জগতের অন্তঃপাতে আমাদের শরীরটাও আর শরীরের থেকে আমি ভিন্নতা বুঝলো, কিন্তু এই শরীরটা যতক্ষণ মিথ্যা বলে নিশ্চয় না হয়, মানে এর মধ্যে কোনো পারমার্থিক সত্যত্ব নেই, কিছুদিনের জন্য বা এইটাকে অনুভব করার জন্য ভগবান এটা দিয়েছেন, এইটা যতক্ষণ পর্যন্ত না অনুভব করা যায় ততক্ষণ পর্যন্ত একটা বাইরের জগতের প্রতি বা শরীরকে রক্ষার প্রতি তীব্র একটা ইচ্ছা থাকে। যতক্ষণ পর্যন্ত শরীরের সঙ্গে তাদাত্মতা থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এই ভালো মন্দ প্রিয় অপ্রিয় থেকে বাঁচতে পারবো না। আর প্রিয় অপ্রিয় থেকে বাঁচার জন্য প্রিয় বস্তু প্রাপ্তি আর অপ্রিয় বস্তুকে দূর করা বা তার থেকে অপ্রাপ্তির ইচ্ছা, এইটার জন্যই মানুষের প্রয়াস চলতে থাকে, দিনান্তন প্রয়াস চলতে থাকে। কিন্তু যখন মানুষ নিজের স্বরূপকে জানতে পারে, যার এই আমি তো নিত্য শুদ্ধ বুদ্ধ মধ্য অসঙ্গ পূর্ণ ব্যাপক, তখন আর তার সমস্ত প্রয়াস ধীরে ধীরে নিজের থেকেই পাবে। এবং এই তত্ত্ব বাইরে কোথাও নেই, এটা আমার নিজের স্বরূপ, আমার নিজে আমি সেই পরম তত্ত্ব, আমি সেই শুদ্ধ চেতন আর কি। তো যদি আমি আমি সেই তত্ত্ব হবে, যদি এরকম কোনো বস্তু থাকে, প্রথম কথা তাকে জানলে কি লাভ, শাস্ত্র বলছে তাকে জানলে তুমি নিরতিশয় আনন্দ পাবে, জন্ম মৃত্যুর বন্ধন থেকে ছুটে যাবে, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে যে তাকে, তাহলে যদি তিনি থাকেন বা এরকম বলছি কোনো বস্তু থাকে, তাহলে তাকে দেখা কেন যায় না বা অন্য কোনো প্রমাণ দিয়ে কেন জানা যায় না? একমাত্র শাস্ত্র প্রমাণ দিয়ে জানা যায় আর তারপরে অনুভব করা যায়। কারণ কি, তিনি কোনো প্রমাণের বিষয় নাই, সমস্ত প্রমাণ তিনি থাকার জন্য সমস্ত প্রমাণ। আমাদের পাঁচটা জ্ঞানেন্দ্রিয় আছে, এগুলোকে প্রমাণ বলে আর কি, তখনই কাজ করতে পারে যদি আত্মা থাকে বলে। বা শরীর থেকে প্রাণটা বেরিয়ে গেলেও কোনো ইন্দ্রিয় কাজ করতে পারে না, ইন্দ্রিয়গুলো ওরকমই পড়ে থাকে। এই আত্মা আছে কিন্তু তাকে আমরা দেখতে পাই না। কোনো বস্তুকে দেখতে না পাওয়ার পেছনে আটটা কারণ থাকে, আমরা কেন দেখতে পারছি না তার পেছনে আটটা কারণ থাকে। সাংখ্য কারিকাতে একটা এরকম কারিকা দিয়েছে, অতি দূরাত, কোন অনেক দূরের বস্তু হলো, কেন চক্ষু কর্ণ এদের সবারই একটা লিমিটেশন আছে। সামনে দেওয়াল থাকার জন্য দেওয়ালের পাশেই কাছে আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, হয়তো আওয়াজ শুনতে পাবো, মানে প্রত্যেক ইন্দ্রিয়কে, কিন্তু দূরের গন্ধ হয়তো, ফুলের গন্ধ হয়তো নাকে এসে লাগলো, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। প্রত্যেক ইন্দ্রিয় নিজের নিজের একটা জ্ঞান জ্ঞান প্রাপ্তি মানে সেই বিষয়কে প্রকাশ করার নিজস্ব একটা আছে, মানে প্রসেস আছে আর কি। এখন আমরা বস্তু থাকা সত্ত্বেও তাকে দেখতে কেন পাই না, তার পেছনে আটটা কারণ বলেছেন, আটটা কারণ বলেছেন আমাদের মহর্ষি কপিল, যাকে আমাদের সাংখ্যকারিকাতে এসছে আর কি, যে অত্যন্ত দূরের বস্তুকে আমরা দেখতে পাই না। চোখের একটা ক্যাপাসিটি আছে যে এতটা দূরের বস্তু তার থেকে বেশি আগে আমরা দেখতে পাবো না, সেরকম খুব কাছে এসে গেলেও দেখতে পাই। চোখের মধ্যে যদি একটা কোনো কিছু পরে, কাটা টাটা কিছু পরে, দূরে পরে, তখন আমরা সেটাকে দেখতে পাই না, অনুভব করতে পারি, কিন্তু দেখতে পাই না তাকে। এরকম আত্মাকেও দেখতে পাওয়া যায় না, কিন্তু তাকে অনুভব করতে পারা যায়, যে আমি চেতন, আমি তো আছি, আমি বুঝি আমি আছি, কিন্তু শরীরের সঙ্গে তাদাত্ম্য করে বুঝি, তাদাত্ম্যতাটাকে বিচারপূর্বক আলাদা করতে হয়। তা অতি দূরাত, প্রথম হচ্ছে অত্যন্ত দূরের বস্তুকে আমরা দেখতে পাই না, কারণ প্রত্যেক ইন্দ্রিয়র একটা লিমিটেশন আছে, যে এইটুকু দূরের বস্তু বা এইরকম ভাইব্রেশনের শব্দকে সে শুনতে পাবে, এত দূরের গন্ধকে সে শুঁকতে পারবে, হাত কিন্তু কাছে গিয়ে না ধরলে তার স্পর্শ অনুভব করতে পারবে না। দূরের গন্ধ, দূরের বস্তুকে দেখা, দূরের বস্তুকে শোনা যায়, আর গন্ধ কিন্তু দূরের থেকে যখন যতক্ষণ না নাকে এসে পৌঁছাবে, আর রসনেন্দ্রিয় যতক্ষণ না জিভে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তার স্বাদ বা তার গন্ধ বোঝা যাবে না। প্রত্যেক ইন্দ্রিয় নিজস্ব নিজস্ব একটা ব্যাপার আছে, সেইভাবে সে তার বিষয়কে প্রকাশ করে। অত্যন্ত কাছে এসে গেলেও সেই বস্তুকে আমরা দেখতে পাই না, অত্যন্ত কাছের বস্তুকে দেখা যায় না। যেমন চোখ একদম চোখের কাছে যদি আঙ্গুল নিয়ে যান তো আঙ্গুল দেখা যাবে না, চোখের উপরে পড়েছে যে ধুলো কণা সেগুলোকে আমরা দেখতে পাই না। আর কেন দেখতে পাই না, বয়স বাড়ছে, ইন্দ্রিয় সামর্থ্য কমে যাচ্ছে, এর জন্য তখন দেখতে পাই না। ইন্দ্রিয় ঘাতাত মানে ইন্দ্রিয় তখন আগের মতন কাজ করতে পারছে না, বয়স বাড়লে ইন্দ্রিয় সামর্থ্য কমতে থাকে, চোখে কম দেখে, তখন মানুষ চশমা টশমা নিয়ে দেখে, কোনো হিয়ারিং এড নেয়, এইভাবে আর কি। যে ইন্দ্রিয় যদি ঠিক মতন কাজ না করে তাহলেও আমরা দেখতে পাই না। আর তারপরে হচ্ছে মন অনবস্থানা, ইন্দ্রিয় কাজ করছে, বস্তু আমার কাছেই আছে, সামনে সামাজিক বসে কথা বলছে, হঠাৎ করে মনটা কোথাও চলে যায়, কি বললো বুঝতে পারছি না বা কি করলো শুনতে পেলাম না। মন অনবস্থানা, মন যদি ওই সেই ইন্দ্রিয়র সঙ্গে সাথ না দেয় তাহলেও ইন্দ্রিয়কে গ্রহণ, বিষয়কে গ্রহণ করা যায় না বা বিষয়কে বোঝা যায় না। তাহলে এই হলো চারটে, অতি দূরাত, সামীপাত, ইন্দ্রিয় ঘাতাত, মন অনবস্থানা, অত্যন্ত দূরের বস্তুকে দেখতে পাই না, অত্যন্ত কাছের বস্তুকে দেখতে পাই না, ইন্দ্রিয় ঠিক না থাকলে আমরা বুঝতে পারি না, আর মন সাথ না দিলে আমরা জিনিসকে জানতে বুঝতে পারি। এই হলো চারটে। তারপরে হচ্ছে যদি বস্তু অত্যন্ত সূক্ষ্ম বস্তু হয়, অত্যন্ত সূক্ষ্ম বস্তু যাকে মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, অ্যাটম বা তার ভাঙলে তো সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার থেকেও সূক্ষ্ম বস্তু আত্মা, সেই জন্য তাকে দেখতে পাওয়া যায় না। একদম সন্নিহিত কাছেও আছে তিনি, অত্যন্ত সামীপে আছেন, এবং অত্যন্ত সূক্ষ্ম হওয়ার জন্য এই আত্মাকে আমরা ইন্দ্রিয় দ্বারা দেখতে পারি না, কিন্তু অনুভব করতে পারি না, অনুভব করতে পারি। তারপরে বলেছি অবধানা, ব্যবধানা, যদি কোনো ব্যবধান হয়ে যায়, মানে চোখের সামনে আছে কিন্তু একটা দেওয়ালে সেগুলো, কাপড়ে সেগুলো, কোনো একটা ব্যবধানে সেগুলো, সেই বস্তুটাকে আমরা দেখতে পাই না। এটা হলো ছ নম্বর। সাত নম্বর হচ্ছে যে ব্যবধান অভিভাবাত, যখন একটা উজ্জ্বল প্রকাশের দ্বারা একটা ছোট প্রকাশ যখন দেবে যায়, মানে দিনের বেলাতে সূর্য চন্দ্রগ্রহণ নক্ষত্র সবাই থাকে, কিন্তু চন্দ্রগ্রহণ নক্ষত্রের প্রকাশকে আমরা দেখতে পাই না, কারণ কি সূর্যের প্রচন্ড প্রকাশের দ্বারা সেটা দেবে থাকে, সেই প্রকাশটা দেবে থাকে আর কি, এই জন্য তাকে বলে অভিভাবাত। আরেকটা হচ্ছে সমান অভি, সমান অভিহারাচ্য, সমান বস্তুর সঙ্গে মিলে গেলে তাকে আবার চেনা বোঝা যায় না, সমান বস্তুর সঙ্গে মিলে গেলে, যেমন আলাদা আলাদা নদী জল, আলাদা আলাদা করে গঙ্গা যমুনা নর্মদা কাবেরী সব জল আমরা বুঝতে পারি, যখন এই সমুদ্রের সঙ্গে মিলে যায় তখন আর সে জলকে আলাদা করা যায় না। যখন বৃষ্টির জল পড়ছে আমরা দেখতে পাচ্ছি আলাদা, কিন্তু যে সমুদ্রের বা নদীর মধ্যে পড়লো তখন আর তাকে আলাদা করা যায় না, সমান জাতীয় বস্তুর সঙ্গে মিলে গেলে তাকে বোঝা যায় না। তার থেকে অন্য কোনো অতিরিক্ত পাওয়ারফুল কোনো বস্তু থাকে সেটার দ্বারা যদি দেবে যায় তাহলে তাকে বোঝা যায় না, কোনো রকম ব্যবধান হলে তাকে দেখা বা বোঝা যায় না, অত্যন্ত সূক্ষ্ম বস্তু বলে বোঝা যায় না। এই চারটে হচ্ছে সেকেন্ড লাইন এর, এই আটটা কারণের জন্য কোনো বস্তু বিদ্যমান থাকা সত্ত্বেও আমরা তাকে দেখতে বা বুঝতে পারি না। কিন্তু দেখতে বা বুঝতে পারা যাবে না সেরকম ব্যাপার নয়, তাকে দেখতে বা বুঝতে পারা যায় যদি আমরা সেদিকে ঠিক ঠিক দৃষ্টি বা ধ্যান দিই, মন লাগাই, তাহলে দেখা যাবে। কারণ একটা প্রথম কারণ হচ্ছে, দেখুন বলেছে মন অনবস্থানাত, মন তো আত্মার দিকে বা ভগবানের দিকে যেতেই চায় না, মন তো বাইরে বিষয়ের দিকে যেতে চায়। তার মানে মনকে আগে ভগবানের দিকে ঘোরাতে হবে। আর ভগবান অত্যন্ত সমীপ, মানে সবচেয়ে আত্মা বলে সবচেয়ে কাছের বস্তু। এখন সবচেয়ে কাছের বস্তুকে তো আমি ইন্দ্রিয় দিয়ে দেখতে পাবো না, ইন্দ্রিয় তো লিমিটেশন আছে, কিন্তু অনুভব করা যাবে। আর মনকে স্থির করতে হবে তার মধ্যে, আর দেখতে এই জন্য পাওয়া যায় না, তিনি অত্যন্ত সূক্ষ্ম বলে। মানে আকাশ বায়ুর থেকে, যেমন আকাশ ইন্দ্রিয় গম্য বস্তু না, প্রতীতি মাত্রায়, আকাশের থেকে সূক্ষ্ম বস্তু, আকাশেরও কারণ দিল দেখো, তাই জন্য তাকে আমরা ইন্দ্রিয় দ্বারা দেখতে পারি না। আর ব্যবধান আছে, ব্যবধান কি হচ্ছে, এই যে পঞ্চকোষ ব্যবধান হয়ে যায়, পঞ্চকোষ ব্যবধান হয়ে যায়। তবে ব্যবধান আত্মা যেহেতু সমস্ত কোষের মধ্যে অনুস্যূত আছে, যেমন পাঁচ পাঁচ একটা গ্লাস কাপ দিয়ে আর একটা কাপকে ঢেক বস্তুকে ঢেকে দিলে সেটা দেখা যাবে না, এটা ব্যবধান হয়ে গেল। কিন্তু এই আত্মা তো এমন একটা বস্তু যে সমস্ত কোষের মধ্যেই বিদ্যমান আছে, কিন্তু কোষের প্রাবল্যতা এমন যে তখন আমরা সে আত্মার অস্তিত্বকে বুঝেও যেন বুঝতে পারি না। যে অভিভাবাত, মানে কোষের প্রাবল্যতার জন্য আত্মার অস্তিত্ব যেন দেবে থাকে, যেন দেবে থাকে, কিন্তু না তো যদি আত্মার অস্তিত্ব দ্বারা ওই কোষগুলো অস্তিত্বকে প্রাপ্ত করেছে, সে দেবে নেই, ওর মধ্যেই আছে, কিন্তু আমাদের মন সেখানে লাগতে চায় না, বুঝতে পারে না। আর সমান সমানাভিহারাচ্ছ, সমান বস্তুদের আত্মার সঙ্গে, এটা তো এখানে একদম লাগবে না, কারণ কি আত্মার সজাতীয় কোনো বস্তুই নেই, আত্মাই একমাত্র শুদ্ধ চেতন ব্যাপক। মুখ্য রূপে দুটো কারণ হচ্ছে যে আত্মার সূক্ষ্মতা এবং আত্মার সামীপ্যতা এবং মনের অনবস্থানতা। মন শুদ্ধ না হলে ওই সূক্ষ্ম বস্তুকে আমরা অত্যন্ত সূক্ষ্ম বস্তু এবং অত্যন্ত সমীপের বস্তু, ইনারমোস্ট সেলফ, তাকে আমরা বুঝতে পারবো না। তাই জন্য এই তিনটে জিনিসে আমাদের জোর দিতে হবে। একটা হচ্ছে যে প্রথম হচ্ছে মনকে ভগবানের দিকে নিয়ে গেলে, মনকে ভগবানের দিকে নিয়ে গেলে তখন আমি দেখতে পারবো, বুঝতে পারবো যে তিনি আমার সবচেয়ে, মানে তিনি আমি, মানে তিনি আমার নিকট বলে সেখানে সম্বন্ধ করা যাবে না, তখন সম্বন্ধ করা যাবে না। কারণ সম্বন্ধ করলে তখন আমি শরীর মেনে তাহলে তিনি আমার সব শরীরের সবজের ভেতরে বস্তু, যখন সম্বন্ধ কোনো থাকবে না, একটাই সম্বন্ধ, একটাই বস্তু হয়ে যাবে, তখন সেটা সংযোগ সামিপ্য হবে, কিন্তু সূক্ষ্ম থাকলেও সেটাকে অনুভব করা যাবে। এই যে কালকে আমরা এই শ্লোকটা অব্দি পড়েছিলাম যে 80 নম্বর 81 মহত্বে সর্ববস্তু নাম অনুত্তম হিয়াতি দূর, দূর বড় হওয়া সত্ত্বেও বস্তু দূরে থাকার জন্য তাকে আমরা অত্যন্ত সূক্ষ্ম রূপে দেখতে পাই, অনুত্তম হিয়াতি দূরত্ব। তদ্বাদ আত্মানে, ঠিক সেই রকম আত্মার মধ্যে দেহত্বের আরো ভ্রান্তিতে হয়। আজকে আমরা ওখানে অনেক বড় বস্তু, কিন্তু দূরে থাকার জন্য তাকে ভ্রান্তিতে ছোট মনে হয়। সেই রকমই আত্মা, ঠিক ঠিক আত্মার দিকে ধ্যান না থাকার জন্য আমাদের শ্রুতি বলে, শ্রুতি বাক্য আছে, দূরাত সুদূরে ইহৈব অন্তিকে চ, তিনি দূরের থেকেও দূরে, অনেক দূরে, কারণ যতদিন পর্যন্ত তাকে জানতে না পারবো, কত চলে যাও, চলতে থাকো, করতে থাকো, তাকে কখনোই প্রাপ্ত করা যাবে না। কিন্তু ইহৈব অন্তিকে চ, তিনি আমাদের শরীরের মধ্যে সবচেয়ে নিকটতম বস্তু, তিনি আমার স্বরূপ হচ্ছেন, কিন্তু সেটা জানা, সেটা জানতে বা বুঝতে হবে, যতদিন সেটা বুঝতে না পারবো ততদিন তিনি দূরেই থাকবে। তাই দূরের বস্তুকে ছোট মনে হয়, আর কাছের বস্তুকেও দূরে মনে হয়, না জানলে তাকে। আমরা ঘরেও দেখি, ঘরের মধ্যে যদি দুটো ব্যক্তির মধ্যে কাছে যদি মনের সম্বন্ধ ঠিক ঠিক না থাকে, কাছের বস্তুও দূরে হয়ে যায়, কিন্তু ব্যবহারিক জগতের দৃষ্টি। এই জন্য হচ্ছে যে আত্মা সবচেয়ে কাছে হওয়া সত্ত্বেও আমরা ঠিক ঠিক চিনতে পারি না বলে দূরে। তারপরে বলেছে সূক্ষ্মত্বে সর্বভাবানাম 81 সূক্ষ্মত্বে সর্বভাবানাম স্থূলত্বম চুপনেত্রতঃ তদ্বৎ আত্মনি দেহত্বম পশ্যত্যজ্ঞানযোগতঃ। সূক্ষ্মত্বে সর্বভাবানাম স্থূলত্বম চুপনেত্রতঃ তদ্বৎ আত্মনি দেহত্বম পশ্যত্যজ্ঞানযোগতঃ। দ্বিতীয় লাইনটা তো একই রকম, আত্মাতে মানে শরীরের আরোপ করে নেওয়া, এটা তো বারবার এটাই আসছে। কিন্তু প্রথম লাইনে বলছে সূক্ষ্মত্বে সর্বভাবানাম, যে ভাব বস্তু বিদ্যমান বস্তু অত্যন্ত সূক্ষ্ম হয়, সেগুলোকে আমরা যখন কোনো লেন্স দিয়ে দেখি তখন সেটা বড় হয়ে যায়, বস্তুটা কিন্তু বাস্তবিক বড় হয় না, বস্তুটা ওরকমই থাকে, মানে বস্তু সূক্ষ্ম থাকলেও চশমা বা লেন্স দিয়ে যদি আমরা সেটা দেখি, সেটা স্থূল রূপে প্রতীতি মাত্রায়। এইরকমই এই আত্মভ্রান্তিতে শরীরের সঙ্গে তাদাত্ম্য করে শরীর দিয়ে আত্মাকে দেখতে চাই, ফলত কি হয়, আত্মাটা স্থূল বলে মনে হয়। আত্মাটা স্থূল শরীরের মাধ্যমে দেখতে চাইলে আত্মাকে স্থূল বা মানে বড় বলে মনে হয়, বা সূক্ষ্ম থাকা সত্ত্বেও সর্বব্যাপক থাকা সত্ত্বেও ওই পরিচ্ছিন্ন বলে মনে হয়, শরীরের মধ্যে তিনি নিবদ্ধ হয়ে আছে। এই ভ্রান্তি কতগুলো ভ্রান্তি স্থানের দৃষ্টান্ত দিয়ে, আর যেগুলো আমরা জেনে শুনে মানে সূক্ষ্মকে স্থূল দেখা, স্থূলকে সূক্ষ্ম দেখা, বা দূরের বস্তু বড় থাকা সত্ত্বেও ছোট দেখা, এই যে ভ্রান্তিগুলো আমাদের, এগুলো আমরা অনুভব করতে পারি। এইরকমই ঠিক ঠিক বিচার পূর্বক না দেখার জন্য আমাদের আত্মাকে অনেক রকম মনে হয়, শরীর আত্মা মনে হয়, প্রাণ আত্মা মনে হয়, মন আত্মা মনে হয়, ইন্দ্রিয় আত্মা মনে হয়, বুদ্ধি আত্মা মনে হয়, কিন্তু অহংকারকে আত্মা বলে মনে হয়, ছোট মানে পরিচ্ছন্ন অহংকারকে। কিন্তু এইগুলোকে যখন আমি ঠিক ঠিক স্বাস্থ্য দৃষ্টিতে বিচার করে বুঝতে চেষ্টা করব, তখন দেখব যে যতগুলো আমি বললাম শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি অহংকার, এই সবগুলো দৃশ্যকোটিতে আসছে, সবগুলো ক্ষেত্রকোটিতে আসছে, আমি ক্ষেত্রজ্ঞ, তাই এর সঙ্গে এর থেকে আমি ভিন্ন। কিন্তু আমি আমরা এর সঙ্গে মিলিয়েই ব্যবহার করতে অভ্যস্ত হয়ে গেছি বলে আমাদের ওরকম মনে হয়। সূক্ষ্মত্বে সর্বভাবানা, সূক্ষ্ম ভাব বস্তুও তাকে যদি আমরা চশমা বা অন্য কোন লেন্স দিয়ে দেখি, তখন সেটাকে আমাদের স্থূল বলে মনে হয়। বাস্তবিক তার মধ্যে কিন্তু স্থূলত্ব আসেনি, সে ওরকম সূক্ষ্মই আছে, কিন্তু ওই মাধ্যমে দেখার জন্য স্থূল বলে মনে হয়। সেরকম আত্মা সূক্ষ্ম ব্যাপক, তার মধ্যে কখনো পরিচ্ছিন্নতা বা স্থূলত্ব আসেনি, কিন্তু শরীরের মাধ্যমে তাকে দেখার জন্য ওই শরীর বলে আত্মাকে মনে হয়। আরো একটা দৃষ্টান্ত দিচ্ছেন, আগে দেখুন, কাচ ভূম জলতম্বা জল ভূম হি কাচতা তদ্বত আত্মনি দেহত্বম পশ্যত্যজ্ঞান যোগতা। কাচ ভূম জলতম্বা জল ভূম হি কাচতা তদ্বত আত্মনি দেহত্বম পশ্যত্যজ্ঞান যোগতা। কাচ ভূমৌ জলতম্বা জল ভূমৌ হি কাচত। আমরা ওই মহাভারতে দুর্যোধনকে একটি আচ্ছিস মহল বানিয়েছিল তারা, তা কোনটা জল কোনটা কাঁচ বুঝতে পারছে না, যেখানে জল সেখানে কাঁচ ভেবে পড়ে গিয়ে ভিজে যাচ্ছে, আবার যেখানে কাঁচ সেখানে গিয়ে জল, সেখানে জল সেখানে কাঁচ ভেবে ধাক্কা খেয়ে চোট পাচ্ছে। এরকম ভ্রান্তি আমাদের হয়, আমরা মহাভারতে পড়েছি, আমাদের আমাদেরও হয়, যেখানে আছে কাঁচ দ্বারা তৈরি সেটা যেন মনে হচ্ছে জল, আর যেখানে জল সেটাকে মনে হচ্ছে কাঁচ। এই তাহলে কি হবে, জলকে যদি কাঁচ মনে হয় তো জলে ডুববো, আর কাঁচকে যদি জল মনে হয় তো ওখানে ঝাঁপ দেবো, তো চোট খাবো, যেমন জলে সুইমিং করার জন্য ঝাঁপ দেয়। এইরকম আমরা যে শরীর আর আত্মা, তাই না, কখনো কখনো যেমন কাঁচকে জল মনে হয়, জলকে কাঁচ মনে হয়, সেরকম আত্মাকে শরীর মনে হয়, শরীরকে আত্মা মনে হয়। কিন্তু বাস্তবে এই শরীর আর আত্মার মধ্যে কোনো সম্বন্ধ নেই, দুটো সম্পূর্ণ পৃথক বস্তু, দুটো সম্পূর্ণ বিলক্ষণ বস্তু। এর এর এর লক্ষণের সঙ্গে মেলে না, এর লক্ষণ এক সঙ্গে মেলে না, খালি একটাই যে কাঁচ আর সীসার মধ্যে জলের মধ্যে একটাই সমতা আছে, একটু চাকচিক্যতা আছে, কিন্তু আত্মা আর শরীরের সঙ্গে তো কোনো সম্বন্ধই নেই, কোনো রকম কোনো দিক থেকে কোনো মিল নেই, একদম বিলক্ষণ। একটা অল্প উৎপত্তি হয় নাশ হয়, একটার ক্ষুধা পেয়াস আছে, ভুক পেয়াস আছে, জন্ম মৃত্যু জরা ব্যাধি আছে, সুখ দুঃখ আছে, আর সব থেকে আলাদা আত্মার মধ্যে না সুখ দুঃখ আছে, না জন্ম মৃত্যু জরা ব্যাধি আছে, না ক্ষুধা পিপাসা আছে, আত্মা সর্বথাই অসঙ্গ ব্যাপক। এইভাবে এই কত আমরা ব্যবহারিক জগতে যে ভ্রান্তিগুলো করে ফিরি, সেখান থেকে আমরা কি করে বাঁচতে পারবো, যদি আমরা একটু ঠিক ঠিক দৃষ্টি দিই বা ঠিক ঠিক ভাবে বিচার করি, তাহলে কিন্তু আমাদের আর ভ্রান্তি হবে না। ঠিক সেই রকমই এই আত্মা আর শরীরকে যে আমরা মিলিয়ে ফেলেছি, যদি আমরা একটু চুপ করে বসে নিজের স্বরূপের কথা ভাবি, স্বাস্থ্য কিভাবে নিজেকে আলাদা করতে হবে সেটা যদি ভাবি, তাহলে শরীর শরীরের জায়গায় থাকবে, আপনি আপনার জায়গায় থাকবেন। শরীরের পরিবর্তনের সাথে আত্মার পরিবর্তন আপনার মনে হবে না, তখন অর্থাৎ বিপরীত মনে হবে, আমি অপরিবর্তনীয় তত্ত্ব থাকার জন্যই শরীরের পরিবর্তন গুলোকে আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, তাই এটা আমার সামনে দৃশ্য, আমি সর্বথায় দ্রষ্টা অসঙ্গ ব্যাপক। এইভাবে নিজেকে বিচার পূর্বক নিজেকে আলাদা করে, তারপরে বিচার পূর্বক এটা তো বিচার অপরোক্ষ রূপে সেটা বিচার করতে করতে মন যখন সেখানে স্থির হয়ে যায়, তখন তাকে অপরোক্ষ রূপে নিজের ব্যাপকতাকে অনুভব করা যায়। আরো একটা দৃষ্টান্ত দিচ্ছে, আগেকার দিনে এই যে একটা না চন্দ্রকান্ত মণি ছিল, সেটা যদি ঘরের মধ্যে থাকে শুভ পুরো ঘরটাকে আলোকিত করে দেয়। আগে তো আর ইলেকট্রিকের লাইট ছিল না, এই আগুন জ্বালিয়ে ঘরে কোনো দিয়া ঠিয়া লাগতো ঘরের মধ্যে, বা ঠিক দরজার সামনে যদি আপনি একটা প্রদীপ জ্বালিয়ে রেখে দেওয়া যায়, তাহলে কি হবে সেটা ঘরের ভেতরেও আলোকিত করে, বাইরেও আলাদা করে, বাইরেকেও আলোকিত করে আর কি। আবার ঘরের যদি মনে থাকে সে ঘরকেও আলোকিত করে, তার আলো বাইরেও ছুটে আসে, বাইরেও বেরিয়ে আসে জানলা দিয়ে কোনো ফুটো দিয়ে, যেমন আলো আলো বেরিয়ে আসতে পারে আর কি। এখন যে লোকটা জানে না সে ভবিষ্যৎ সেখানে আগুন জ্বলছে কি ওই মনের প্রভাব বাইরে আসছে, সে ঠিক করে বুঝতে পারে না, কাছে গিয়ে ঠিক করে দেখে তখন বুঝতে পারে যে এটা মনি অথবা এটা আগুন, কোন একটা প্রদীপ দিয়া জ্বলছে। এই যে ভ্রান্তি, দূর থেকে দেখার জন্য ঠিক করে বিচার না করার জন্য ভ্রান্তি হয়, আগেকার দিন এরকম একটা হতো, তাই বোধ হয় একটা দৃষ্টান্ত আগে আরো দিয়েছেন। যদ্বত অগ্নৌ মনিত্রম হি মনোবাবন্ধিতা পুমান তদ্বদ আত্মনি দেহত্বম পশ্যত্যজ্ঞান যোগতা। যদ্বদ অগ্নৌ মনিত্রম হি মনোবাবন্ধিতা পুমান তদ্বদ আত্মনি দেহত্বম পশ্যত্যজ্ঞান যোগতা। যদ্বদ অগ্নৌ মনিত্রম হি মনোবাবন্ধিতা পুমান, যেমন কখনো অগ্নিকে মনি বলে মনে হয়, মানে ঘরের ভেতরে একটা প্রদীপ জ্বলছে তার থেকে প্রকাশ বাইরে আসছে, দূর থেকে কোনো বস্তির জানলা দিয়ে প্রকাশটা বাইরে আসছে, দেখে ভাবছে হয়তো ঘরের মধ্যে কোনো মনি রাখা আছে, প্রকাশশীল কোনো মনি রাখা আছে আর কি। আবার উল্টো হয় আছে ওখানে মনি, কিন্তু কেউ মনে করবে ঘরে বোধহয় কোনো প্রদীপ জ্বালিয়ে রেখেছে। এরকম কারো কেন এরকম হচ্ছে যে আমাদের মনের মধ্যে এই মনি এবং অগ্নি দুটোর উপযোগিতার ভাব আমাদের কাছে আছে, কিন্তু ঠিক ঠিক দূর কাছে গিয়ে দেখছি না বলে অবিবেকের কারণে কখনো মনিকে অগ্নি কখনো অগ্নিকে মনি, যেমন কখনো জলকে কাঁচ কাঁচকে জল, এইভাবে ভ্রান্তি হয়ে যায়। কাছে গেল ওখানে ওই ভ্রান্তি বুঝে উঠতে পারা যায় না কখনো কখনো, যতক্ষণ পর্যন্ত না মন ঠিক করে সাথ দেয়। তাড়াহুড়ো থাকলে কাছে থাকা সত্ত্বেও আমরা সেই বস্তুকে ঠিক করে দেখতে পারি না, এই জন্য মনের একটা বিরাট ফ্যাক্টর আছে এখানে। এই জন্য বলছেন যে যদ্বত অগ্ন মনিত্রমি, যেমন কোন পুরুষ কি করে অগ্নিতে মনি, অগ্নিকে মনি ভেবে না আবার মনিকে অগ্নি ভেবে না, একটা এরকম প্রভাযুক্ত মনি আছে আর কি পাওয়া যায়, যারা একটু ঘরের মধ্যে রেখে দিলে সেটা ঘরটাকে আলোকিত করে দেয়। আবার আমরা আগেকার দিনে প্রদীপও জ্বালতাম, এখন প্রদীপ চলছে কি মনি রাখা আছে সেটা কাছে গিয়ে ভালো করে না দেখলে বুঝতে পারা যাবে না, কিন্তু ভ্রান্তি তো হতে পারে দূর থেকে দেখলে। ঠিক সেই রকমই যে আত্মা আর শরীর এই দুটো বিলকুল বিলক্ষণ, ততক্ষণ পর্যন্ত বিচার পূর্বক কাছে ভেতরে ঢুকতে থাকবো ততক্ষণ পর্যন্ত শরীরকে আত্মা আত্মাকে শরীর বলে মনে হবে, মানে আমি বলে যাবো আমি জন্মেছি এই শরীরকে আত্মাকে শরীর মানছে। তারপর শরীরের ধর্ম আমি আমি বিদ্বান আমি বুদ্ধিমান আমি ব্রাহ্মণ আমি ক্ষত্রিয় এইসব ধর্ম যখন আরম্ভ করা হয় এইভাবে ব্যবহার চলতে থাকে আমাদের ঠিক ঠিক বিচার না করার জন্য। এই জন্য বলছেন যদ্বত অগ্ন মনিত্রম, এগুলো সব এই ভ্রান্তিতে বা ঠিক করে দেখে বিচার না করার জন্য এরকম ব্যবহারের বৈপরীত্য দেখা যায়, ব্যবহারের ভিন্নতা দেখা যায়। এইটাকে ঠিক সেই রকমই আমরা এখানে নিজের মধ্যে নিজের আত্মাকে আর শরীরের সঙ্গে মিলিয়ে ফেলে আমরা দুটোকে তাদাত্ম করি, কখনো শরীরকে আত্মা কখনো শরীর আমার সব রকম ভাবে ব্যবহার করতে থাকি। এরপরে তো এই দৃষ্টান্ত তো সবাই বুঝতেই পারবে, কারণ যেরকম যেরকম দৃষ্টান্ত সবগুলো সবাই বুঝতে পারবে না বলে এত এত দৃষ্টান্ত দিয়ে উনি বলছেন, এটা সবার চোখে পড়ে এবং সবাই জানে। আগের যেটা বলছে একটি অভ্রেশু সৎসু ধাবৎসু সোম ধাবতি ভাতি বৈ, অভ্রেশু সৎসু ধাবৎসু সোম ধাবতি ভাতি বৈ তদ্বত আত্মনি দেহত্বম অভ্রমান হচ্ছে মেঘ, আকাশে মেঘ গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে থাকে, মনে হচ্ছে যেন চন্দ্র এক জায়গা ঠিক আরেক জায়গা, চন্দ্র নিজের জায়গায় ঠিক আছে কিন্তু আমাদের মনে হচ্ছে যেন চন্দ্রটা চলছে। রাত্রিবেলায় বিশেষ করে পূর্ণিমাতে যদি কোথাও একটু মেঘ থাকে, মেঘটা ভেসে ভেসে এক জায়গার থেকে এক জায়গায় যায়, মনে হয় যেন চন্দ্রমাটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। অভ্রেশু ধাবৎসু ছৎসু, যখন মেঘ যখন চলতে থাকে তখন মানে সোম মানে হচ্ছে চন্দ্রমা, রস দিয়ে মানে লক্ষিত পথ হচ্ছে সোম মানে চন্দ্রমা, চন্দ্রমা যেন দৌড়ে যাচ্ছে, ধাবাতে দৌড়াচ্ছে, মানে বই এটা হচ্ছে অবধারণ করার জন্য। দেখো এরকম সবাই দেখতে পায়, এটা সবার কাছেই এটা মানে নিজে মানে আমরা নিজের চোখ দিয়ে দেখতে পারি যে যাচ্ছে মেঘ কিন্তু মনে হচ্ছে যেন চন্দ্রমা যাচ্ছে, এইরকমই ব্যবহার করছে শরীর, মনে হচ্ছে যেন আত্মা ব্যবহার করছে। সব দৃষ্টান্ত গুলোর সঙ্গে দৃষ্টান্তটাকে একবার মিলিয়ে নেবেন যে কি হিসেবে কি দৃষ্টিতে বলছে, চলছে মানে ব্যবহার হচ্ছে মেঘের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে কিন্তু মনে হচ্ছে যেন চন্দ্রমাটা যাচ্ছে তার ভিতরে, এইরকম ব্যবহার হচ্ছে শরীর ইন্দ্রিয় মন বুদ্ধিতে কিন্তু মনে হচ্ছে যেন আত্মা করছে, আত্মার মধ্যে সব আরোপিত হয়ে মনে হচ্ছে মনে হয় কিন্তু আত্মা স্থির আছে নিজের জায়গাতে, আত্মার কোনো পরিবর্তন নেই। এরকম অভ্রেশু ধাবৎসু সৎসু, অত অভ্র মানে হচ্ছে মেঘ, ধাবত আপনি জানেন দৌড়কে বলে ধাবতি মানে দৌড়ে যাচ্ছে, অথবা তার গতি হচ্ছে সৎসু, যখন মানে গতি হচ্ছে মেঘে কিন্তু মনে হচ্ছে যেন চন্দ্রমা চলছে, ঠিক সেই রকম সমস্ত ক্রিয়া শরীর ইন্দ্র মন বুদ্ধিতে হচ্ছে কিন্তু আমি কর্তা, আমি ভোক্তা, আমি বুদ্ধিমান বা আমি অসুস্থ সুস্থ সব শরীরের ধর্মগুলোকে আপনাকে আরোপ করে দেওয়া হয়। কালকে আমি একবার বলেছিলাম একে বলে অধ্যাস, অধ্যাস মানে হচ্ছে ওখানে কি আছে সেটাকে ঠিক মতো না জেনে তার উপরে আমি আমার মনকল্পিক বস্তুকে আরোপ করে দেওয়া, এটাকে বলে অধ্যাস। আর অধ্যাসের দুটো ভাগ আছে, একটা হচ্ছে স্বরূপ অধ্যাস, একটা হচ্ছে সংসর্গ অধ্যাস, মানে যেখানে যে বস্তুটা নেই সেখানে যদি আমি সেটাকে আরোপ করে দিই সেটা হলো তার স্বরূপ অধ্যাস। আর সংসর্গ অধ্যাস হচ্ছে মানে আরোপিত বস্তু ধর্মকে অধিষ্ঠানে আর অধিষ্ঠানের ধর্মকে আরোপিত বস্তুতে, ধর্মকে খালি এইটা যে করে এটাকে বলে অনন্য অধ্যাস, এটাকে বলে সংসর্গ অধ্যাস। সংসর্গ অধ্যাস একটা দুটোর সাথে মানে সাপের ধর্ম দড়িতে, দড়ির ধর্ম সাপেতে আরোপ করে দিই, এই অধ্যাসের দ্বারা সারা ব্যবহার হয়। ঠিক সেরকম আত্মার ধর্ম শরীরে, শরীরের ধর্ম আত্মাতে আমরা আরোপ করে দিই আত্মার ধর্ম চেতনাতে। স্বামীজি এই অনন্য অধ্যাসটা যেটা ওইটা আর একবার একটুখানি বলে দেবেন, এই যে দুটো অধ্যাস। ওটাই তো বলছি অনন্য মানে একটার মধ্যে আরেকটার আরোপ, একটার মধ্যে আরেকটার আরোপ, যে দুটো বস্তু একটা আছে ওখানে একটা কেবল দড়ি কিন্তু সেটাকে আমরা সর্প ভ্রান্তি করছি, ওখানে সর্প নেই কিন্তু মানে কি হলো সর্পটাকে আমি আরোপ করলাম, স্বরূপ মানে সর্পটা ওখানে নেই, এটাকে বলে স্বরূপ অধ্যাস, যে বস্তু যেখানে নেই সেই বস্তুটাকে যদি আমি সেখানে আরোপ করে দিই তাকে বলে স্বরূপ অধ্যাস। এই স্বরূপ অধ্যাস হওয়ার পরে এখন আছে ওখানে রজ্জু কিন্তু আমি সেখানে কি দেখছি এটাকে সর্প, তাহলে কি হবে সর্পের মধ্যে যে ধরনের গুণ আমার মনের মধ্যে বসে আছে সেই গুণগুলোকে আমি রজ্জুতে আরোপ করব, আর রজ্জুর যে গুণটা আমি দেখতে পাচ্ছি না কিন্তু কি দেখতে পাচ্ছি একটা সামান্য জ্ঞান তো আছে, তার যে লম্বা চওড়া কালোপন রং সেটা আমি সাপে আরোপ করবো, একে বলে অনন্য অধ্যাস। তা অনন্য অধ্যাসের মানে যখন বস্তুকে অধ্যাস করা সেকে বলে স্বরূপ অধ্যাস, আর ধর্মকে যে অধ্যাস করা একের ধর্ম অপরে তাকে বলে সংসর্গ অধ্যাস, এর অন্য নাম হচ্ছে ধর্মীয় অধ্যাস এবং ধর্ম অধ্যাস, এইভাবে ওইটাকে বলা হয়। ধর্মী মানে যাতে ধর্ম থাকে, ইট কাঠ পাথর নকি অগ্নি বা যা কিছু, এখন রজ্জু হচ্ছে একটা ধর্মী, সর্প একটা ধর্মী, রজ্জুর কিছু ধর্ম আছে সর্পের কিছু ধর্ম আছে, দুটো ধর্মই আলাদা আলাদা কি, সর্পের মধ্যে জেহারিলা পান থাকে, সর্প নিজের থেকে নড়তে চড়তে পারে, রজ্জু কিন্তু কোনো জেহারিলা বস্তু নেই, রজ্জু দিয়ে কিছু বাঁধা যায় নিজের থেকে নড়তে চড়তে পারে, তাকে কেউ যদি নিয়ে যায় তারা সে নড়তে চড়তে পারে, কিন্তু যখন আমি রজ্জুর উপরে সর্পের আরোপ করি তখন সর্পের ধর্মগুলো রজ্জুতে আরোপ করে দিই, মনে হয় যেন রজ্জু চলছে আমাকে সর্প সাপটা কাট, কারণ তো রজ্জু দেখতে পাচ্ছি না তখন সর্প দেখছি খালি আমাকে কাটতে আসছে, আর কতটা লম্বা সাপ যতটা রজ্জু লম্বা, কতটা মোটা সাপ যতটা রজ্জু মোটা, এইভাবে এই অনন্য অধ্যাস হয় শরীর আর আত্মার, আত্মার চেতনাতা আর আত্মা মানে আমি আমি, তো এই দুটো শরীরে অভ্যাস হয় শরীর ইন্দ্র মন বুদ্ধিতে, আর শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি, শরীরের ধর্ম জন্ম মৃত্যু জরা ব্যাধি সেটা আত্মাতে, প্রাণের ধর্ম ভোগ পেয়া সেটা আত্মাতে, মনের ধর্ম সুখ দুঃখ সেটা আত্মাতে, বুদ্ধির ধর্ম অহংকার ধর্ম আমি জানি জানি এটা আত্মাতে। এই যে শরীর ইন্দ্র মন বুদ্ধি ধর্মকে আত্মাতে আরোপ করে দেওয়া আর আত্মার ধর্ম শরীর আরোপ করে দেওয়া, এগুলো হচ্ছে অনন্য অধ্যাস। কিন্তু আত্মার অধ্যাস শরীরে হয় না, শরীরের অধ্যাস আত্মাতে হয়। রজ্জুর অধ্যাস সর্পে হয় না, কিন্তু সর্পের অধ্যাস রজ্জুতে হয়। রজ্জু তো সত্য বস্তু, ব্যবহারিক দিক থেকে বলছি, রজ্জু সত্য বস্তু, তার সর্পটা সর্পটা প্রাতিভাসিক বস্তু। সেরকমই আত্মার অধ্যাস শরীরে হয় না, শরীর অধ্যাস আত্মাতে হয়ে এইবার একে অপরের ধর্মকে মিলিয়ে দেওয়া, একেবারে অনন্য অধ্যাস। এই জন্য দুটো শব্দ প্রয়োগ করছে, একটা হচ্ছে স্বরূপ অধ্যাস আর একটা হচ্ছে সংসর্গ অধ্যাস। স্বরূপ অধ্যাস মানে বস্তুটাকে, একটা বস্তুকে অন্য বস্তুতে আরোপ করে দেওয়া, কিন্তু মানে সেটাকে সেখানে কি হবে, অধিষ্ঠানের উপরে কল্পিত বস্তু আরোপিত হবে, অধিষ্ঠান আরোপিত হবে না, কিন্তু ধর্মের আরোপ হয়ে যাবে একে অপরের মধ্যে। এইভাবে মানে আত্মা সত্য অধিষ্ঠান, শরীর কল্পিত, আত্মার উপরে সত্য অধিষ্ঠানের উপর শরীর কল্পনাকে আমরা আরোপ করেছি, এবং তারপরে অনন্য অধ্যাস কি হচ্ছে, শরীরের ধর্ম আত্মাতে, আত্মার ধর্ম শরীরে। যেমন রজ্জুর ধর্ম সাপে, সাপের ধর্ম রজ্জুতে, এরকম। যেমন মরুভূমিতে যখন জল দেখি আমরা, জলের ধর্ম বালিতে, বালির ধর্ম রজ্জুতে, চাকচিক্যতা জলে, এইগুলো দেখা যায়। এইভাবে একে অনন্য অধ্যাস বলে। এই জন্য এখানে বলছেন যে আগে আসবে এই শব্দটা, অধ্যাস শব্দ প্রয়োগ করবেন তিনি, তখন চলছে হচ্ছে সমস্ত ব্যাপার হচ্ছে শরীর ইন্দ্রিয় মন বুদ্ধিতে, আমাদের মন হচ্ছে যেন আত্মা করছে, আমি করছি। আচ্ছা, তো অহংকার যদি করার ভাব থাকে, কিন্তু সেটা আছে ওই পরিচ্ছিন্ন অহংকারের মধ্যে, কিন্তু সেটা শুদ্ধ আত্মা তাকে দেখতে পারে, কিন্তু তবুও আত্মাতে আরোপ করে দেওয়া হয়। কখনো কখনো কে দৃগ ভ্রান্তি হয়, কোনো একটা নতুন জায়গা যদি আপনি পৌঁছেছি আমরা, তা হঠাৎ করে লাইটও চলে গেছে, আর কোনো একটা জায়গায় রাস্তায় বা কোথাও একটা শোয়ার জায়গা পেয়েছি শুয়েছি, এবার ভোরবেলা উঠে সন্ধ্যা বন্দন আদি করার একটা অভ্যাস, তখন জেনারেলি সন্ধ্যা বন্দন করতে হলে পূর্ব বা উত্তর দিকে, কিন্তু দিক তো জানতে পারিনি কখনো, যে উঠে যেদিকে বসে করছে, দিক ভ্রান্তি হয়ে যায় কখনো কখনো, মানে কোনটা কোন দিশা। রাত্রিবেলায় বিশেষ করে বোঝা মুশকিল, বিয়ের দিনে রাত্রিবেলায়, আর যদি বাদল থাকে, আকাশে মেঘ থাকে, কেন সূর্য চন্দ্রমাকে দিকে আমরা তো দিক নির্ণয় করতে পারি, কিন্তু সেটা যখন থেকে থাকে তখন আমরা দিক নির্ণয় করতে পারি না, বিপর্যয় হয়ে যায়, দিক বিপর্যয় হয়ে যায়। সেটা বলছেন, যথৈব দিক বিপর্যাস মহাৎ ভবতি কস্যচিৎ তদ্বত আত্মনি দেহত্বম পশ্যতি অজ্ঞান যোগত। সেকেন্ড লাইনটা আমি আর পড়বো না। যথৈব দিক বিপর্যাস মহাৎ ভবতি কস্যচিৎ, যথৈব দিক বিপর্যাস মহাৎ ভবতি কস্যচিৎ, যেমন যথা এব, এরকম হয়েই থাকে মানুষের জীবনে, মানে ঠিক ঠিক না জানার জন্য মোহবশত দিক বিভ্রান্তি হয়, কখনো কখনো পূর্বকে পশ্চিম মনে, পশ্চিমকে উত্তর মনে, ঠিক করে দেখা না, দেখা না জানার জন্য বা দেখার কোনো সাধন না থাকার জন্য এরকম দিক ভ্রান্তি হয়ে যায়। তারপরে কেউ কাউকে জিজ্ঞাসা করি, আরে এটা এখানে পূর্ব দিক কোনটা, উত্তর দিক কোনটা, কেউ বললো যিনি ওখানে থাকেন এটা, তখন সে ভ্রান্তি মিটিয়েও যায়, শুনেও মিটে যায়। এটা হচ্ছে এই বেদান্তের, আমাদের যে ভ্রান্তিতে আমরা মনে করেছি, কিন্তু তারপরে যখন কাউকে জিজ্ঞাসা আছে এই আত্মা বাস্তবিক বস্তুটা কি, তখন গুরুমুখ থেকে শাস্ত্র বাক্য শুনলে সে ভ্রান্তি মিটিয়েও যায়। প্রত্যেকটা এতগুলো দৃষ্টান্ত উনি দিয়েছেন, সেগুলো আলাদা আলাদা দৃষ্টান্ত ভাগের সঙ্গে বসে একটু বিচার করুন, যে কেন বলছে এতগুলো, একটা বললেই তো হতো। এগুলো বলার পেছনে কারণ হচ্ছে যে কোথাও ক্রিয়ার দ্বারা, আর এটা মিটবে কি করে, আর কেন হচ্ছে, বিভিন্ন ভিন্ন কারণে সেইগুলোকে ভালো, সব কারণগুলো এখানে লাগু হয়, মানে আত্মার সঙ্গে শরীরে তাদাত্ম্য করে দেওয়ার পেছনে সেগুলো লাগু হতে পারে। যথেই দিক বিপর্যাস, যেমন দিক ভ্রান্তি, মোহের কারণে দিক ভ্রান্তি হয়, কিন্তু কেউ বলে দিলেই আবার সেই মোহটা চলে যায়, মানে ভ্রান্তিটা মিটে যায়। সেরকম শরীরকে আত্মার সঙ্গে ভ্রান্তি বলে আমি শরীরকে আত্মা মনে করেছি, মন্তকরণ শুদ্ধ হলে, গুরুমুখ থেকে শাস্ত্র বাক্য শুনলে সে ভ্রান্তি চলে যায়, আত্মার যথার্থ স্বরূপ আমরা অনুভব করতে পারি। লাস্ট বলছেন যে এটা তো, এটাও সবাই আমরা দেখি বা জানি, বুঝতে পারি, অনেকগুলো ঘড়া আছে, অনেকগুলো ঘড়ার মধ্যে জল আছে, জলের মধ্যে একই সূর্যের প্রতিবিম্ব বা সূর্য বা চন্দ্রের প্রতিবিম্ব হচ্ছে, কিন্তু যেই ঘোড়াটার জলটা নড়ছে সেই ঘোড়ায় মনে হচ্ছে সূর্য বা চন্দ্র হিলছে ডুলছে নড়ছে, কিন্তু বাস্তবিক সূর্য চন্দ্র তো কখনোই নড়ছে না। সেরকমই আমাদের মন রূপী ঘড়ার, শরীর রূপী ঘড়ার মধ্যে মন রূপী জলে আত্মার প্রতিবিম্ব, ওই মনের চঞ্চলতার জন্য আত্মায় আমি চঞ্চল, আমি সুখে দেখছি, মনের ধর্ম আত্মাতে আরোপ করে দেওয়া হয়। কিন্তু বাস্তবিক আত্মা সর্বদাই স্থির, পূর্ণ, ব্যাপক, যেমন চন্দ্রমা বা সূর্য, যে সর্বদাই স্থির। কিন্তু জলের মলিনতার জন্য, জলের চঞ্চলতার জন্য ওই প্রতিবিম্বে চঞ্চলতা হচ্ছে, কিন্তু চন্দ্রমাতে চঞ্চলতা বা বিক্ষেপ নেই, সেখানে ওখানে কোনো বিক্ষেপ নেই। এই মনের বিক্ষেপকে আমরা নিজের উপরে আরোপ করে দিই, সেইটা বোঝাবার জন্য লাস্টে দিয়েছেন এখানে। যথা শশি জলে ভাতি চঞ্চলতে ন কস্যচিৎ তদ্বত আত্মনি দেহত্বম পশ্যতি অজ্ঞান যোগত। যথা শশি জলে ভাতি চঞ্চলতে ন কস্যচিৎ তদ্বত আত্মনি দেহত্বম পশ্যতি অজ্ঞান যোগত। সেকেন্ড লাইন তো একই, ঠিক সেই রকম ভাবেই আত্মা আমি শরীরের, আত্মাতে শরীরের আরোপ হয় আর কি। একটা জিনিস খেয়াল, সব জায়গায় কিন্তু বলছেন আত্মাতে শরীরের আরোপ হয়, তারপরে অনন্য শরীরকে আত্মার ধর্ম দিয়ে জুড়ে ফেলি আর কি। যেমন রজ্জুতে সর্পের আরোপ হয়, আর তারপরে রজ্জুর ধর্ম সর্পে, সর্পের ধর্ম রজ্জুত হয়, ঠিক সেইরকম আত্মা সর্বদা স্থির বস্তু, আত্মা কল্পিত বস্তু না, আত্মা নিত্য বস্তু, যথার্থ বস্তু, আর শরীর হচ্ছে কল্পিত বস্তু, কল্পিত বস্তু শরীর আত্মাতে আরোপিত হয়েছে। আরোপিত হবার পরে এটা হলো আপনার স্বরূপ অধ্যাস, তারপরে সংসর্গ অধ্যাস হয়েছে, মানে আত্মার ধর্ম শরীরে, শরীরের ধর্ম আত্মা। এইবার এখানে দৃষ্টান্ত দিয়ে যেটা আরেকটা ভাগ বলেছে, যেমন সূর্য বা চন্দ্র, যথা শশী জলে ভাতে, যেমন চঞ্চলত্বে ন কস্যচিৎ, কোনো কোনো লোক শশী মানে যেন চন্দ্রমা কাঁপছে, চন্দ্রমা হিলছে, সূর্য চন্দ্র হিলছে, কেন হিলছে, ওখানে জল, সূর্য চন্দ্রের মধ্যে কোনো ভাইব্রেশন কম্পন কিচ্ছু নেই, কিন্তু আমার দেখে মনে হচ্ছে হিলছে। বিবেকী ব্যক্তি বুঝতে পারে যে এটা হিলছে, সূর্য চন্দ্র হিলছে না, হিলছে ওখানে জল। ঠিক সেই রকম এখানেও বিবেকী ব্যক্তি বুঝতে পারে যে যা কিছু বিক্ষেপ সেটা মনে, আত্মাতে কোনো বিক্ষেপ নেই, আমি তো সেটা দেখতে পাচ্ছি। আমি যখন সেটা দেখতে পাচ্ছি তাহলে আত্মাতে বিক্ষেপ কি করে আসবে, আত্মা তো থেকে বিক্ষেপটাকে দেখছে, তাহলে দ্রষ্টা আত্মা, তাই দৃশ্যের বিক্ষেপ আত্মাকে স্পর্শ করতে পারে না। এই এতগুলো দৃষ্টান্ত দিয়ে, যেমন এই দৃষ্টান্ত গুলো সবগুলি একমাত্র এই যে মণি আর অগ্নির এই দৃষ্টান্ত আগেকার দিনের, হয়তো বর্তমানে হয়তো আমরা দেখতে পাবো না, বাকি সব দৃষ্টান্ত মানে ভ্রান্তির দৃষ্টান্ত গুলোকে ভালো করে বুঝে যে তাহলে আমরা এরকম এরকম ভ্রান্তি আমাদের দ্বারা হচ্ছে আর কি, শরীর ইন্দ্রিয়ের সাথে, যে আত্মার উপরে আমরা শরীর ইন্দ্র মন বুদ্ধিকে আরোপ করে দিই, আর আরোপ করে দিয়ে শরীর ইন্দ্র মন বুদ্ধি ধর্ম আত্মাতে, আর আত্মার ধর্ম শরীরে, তাহলে শরীর ইন্দ্রিয়ের স্বরূপ অধ্যাস হয় আত্মাতে, আর আত্মা আর শরীরের মধ্যে সংসর্গ অধ্যাস হয়, এর এর ধর্ম আত্মাতে, শরীরের ধর্ম আত্মাতে, আত্মার ধর্ম শরীরে, এইভাবে সারা ব্যবহার চলতে থাকে। এতগুলো দৃষ্টান্তের মাঝে যে ভগবান শঙ্করাচার্য দেখো এরকম এরকম জায়গায় আমাদের ভ্রান্তি হয়ে যায়, তাই আমাদের কি করতে হবে, এই ভ্রান্তি স্থলে যেমন আমরা ঠিক ঠিক দেখে বিচার করে বুঝে যে ভ্রান্তি থেকে নিজেকে বের করে আনতে পারি, ঠিক সেই রকমই এই শরীরের সঙ্গে আত্মা যে আমরা ভ্রান্তিতে মিলিয়ে ফেলেছি, এই ভ্রান্তির থেকে বের করে আনতে গেলে বিচার পূর্বক ধীরে ধীরে ধীরে ধীরে বিচার করতে করতে, কারণ এটা অনেক জন্মের সংস্কার থেকে এই ভ্রান্তিটা এত দৃঢ় হয়ে বসে আছে, সেখান থেকে বেরিয়ে সেটা সামান্য দৃষ্টান্তের তুলনায় একটু কষ্টকর, একটু কষ্ট। বাইরের জিনিসে কিছু মানে ঠিক করতে চাই সেটা সহজ, কিন্তু নিজের ভেতরের কোনো বস্তুকে ঠিক করতে গেলে সেটা ধরাই মুশকিল, সেখানে একটুখানি সময় বেশি লাগে আর কি। অভ্যাসের দ্বারা, বিচারের দ্বারা বারবার বারবার চিন্তা করতে করতে মানুষ এর থেকে মানে নিজেকে, শরীর থেকে নিজেকে আলাদা করে দেখতেও পায়, বুঝতেও পারে, এবং তখন আর আরোপ করে না শরীরের ধর্ম আত্মাতে, আত্মার ধর্ম সে তখন আরোপ করে না, শরীর শরীরের জায়গায়, আমি আমার জায়গায়, কোনো বিরোধ নেই তাতে। স্বামীজি, সব বিক্ষেপিত মনের, সব বিক্ষেপিত মনের, একদম একদম ঠিক, সব বিক্ষেপ মনের, আত্মায় কোনো বিক্ষেপ নেই, অন দ্য কন্ট্রারি ওই মনের বিক্ষেপ গুলো আত্মা থাকার জন্য আমরা বুঝতে পারি। এইটা যখন আমি বুঝতে পারি তাহলে কেন নিজে নিজেকে বিক্ষিপ্ত কেন করব, নিজে নিজের ভাবে থাকো, মনের বিক্ষেপকে দেখতে থাকো, যদি সে বিক্ষেপকে শান্ত করার জন্য মনকে কিছু সান্ত্বনা দিতে, লজেন্স বিস্কুট দিতে হয় তো দেব, কিন্তু মনের মধ্যে স্থির নিশ্চয় থাকবে ওই মন বিক্ষিপ্ত হচ্ছে, আমি বিক্ষিপ্ত নই, আমি বিক্ষিপ্ত নেই, তদ বিপরীত নিজের এই শান্ত ভাবটা যদি আমি মনের মধ্যে ইন্ডিউসড করতে পারি, আত্মার শান্ততার নিত্যতা শুদ্ধতা বুদ্ধতা সেটা যদি, তখন কি হবে, মন ধীরে ধীরে আপনি আপ শান্ত হবে। যেই মুহূর্তে মনে তখনই জিজ্ঞাসা করতে কিসের জন্য বিক্ষেপ মন? সংসারের কোনো বস্তু দেখবেন যত কিছু বিক্ষেপে নিয়ে দূর হচ্ছে, কোনো সাংসারিক বস্তুকে নিয়ে, আত্মাকে নিয়ে ভগবানকে নিয়ে কোনো বিক্ষেপ নেই। তখনই যে মনকে বোঝাতে হয় এই সাংসারিক বস্তু তো আমার কোনো কাজে আসবে না, শরীর ধারণের জন্য কিছুদিন দরকার, সে তো ভগবান এমনি দিয়েছেন, কেন এই নিয়ে বিক্ষিপ্ত হবে? বারবার এই ভাবনা করতে করতে করতে করতে না মনটাও শান্ত হবে আর নিজের স্বরূপটাও নিজের সামনে স্পষ্ট হতে থাকবে। হ্যাঁ, এটা আমার প্রকৃতি, এটা আমার রিয়েল নেচার, আর এটা হচ্ছে আমার ঔপাধিক নেচার। শরীর মন বুদ্ধির সাথে আমি উপাধির মাধ্যমে নিজেকে দেখছি, আর উপাধিকে ছেড়ে দিই, এটা আমার যথার্থ স্বরূপ। ধীরে ধীরে ধীরে শুদ্ধ মনে সেটা অন্যভাবে আসতে থাকে, সেটাই হচ্ছে অপরোক্ষ অনুভূতি। কিন্তু এক কথায় বলা যত সহজ, কিন্তু সেটাকে বুঝতে কত জন্ম লাগবে সেটা ঈশ্বরের কৃপা, আমাদের প্রচেষ্টার উপর নির্ভর করে। স্বামীজি এই জন্য কথাই বলছে অভ্যেস যোগ, অভ্যাস যোগ যে বলছে। হ্যাঁ, অভ্যাস যোগ মানে এটাই, অভ্যাস করা, বারবার বারবার অভ্যাস করা, অভ্যাস করতে, এবং অভ্যাস তখনই করতে পারবো তার সঙ্গে যদি বৈরাগ্য আমাদের থাকে আর কি। অভ্যাস বৈরাগ্য অভ্যন্তর নিরোধ যোগ দর্শন সূত্র আছে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এটাই অভ্যাস। এখন বেদান্তের অভ্যাস হচ্ছে বিচার, অথবা ভক্তি মার্গের অভ্যাস হচ্ছে জপ ধ্যান করা, জপ ধ্যান করা। সব যোগ মার্গের অভ্যাস হচ্ছে মনকে ধারণা ধ্যান সমাধির মধ্যে লাগানো। এরকম প্রত্যেক, কিন্তু অভ্যাস সবার চাই, এবং সবাই দেখে নিয়েছে যে মনটাই হচ্ছে সমস্যার কারণ। যে যেরকম ভাবে ভক্তি মার্গে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম বন্দনম অর্চনম দর্শনম সাক্ষম আত্ম নিবেদন, এইভাবে না ভাবে নিজের মনকে ধীরে ধীরে ধীরে ধীরে শুদ্ধ করতে হবে। যোগ মানবে ধারণা ধ্যান সমাধি অষ্টাঙ্গ যোগের মাধ্যমে, বেদান্তিক ষট সম্পত্তি মানে সাধন চতুষ্ট সম্পন্ন অধিকারী শ্রবণ মননের মাধ্যমে বিচার করে তত্ত্ব সাক্ষাৎকার করা। কিন্তু লক্ষ্য সবার একটাই, যদ্যপি সাধকের যোগ্যতা অনুসারে ভিন্ন ভিন্ন মহাপুরুষ ভিন্ন ভিন্ন রাস্তা দেখে গেছেন, কিন্তু পৌঁছবো সবাই আমরা একই জায়গায়, লক্ষ্য একটাই, পাহাড়ের ডিফারেন্ট দিক থেকে ওঠার মতন আর কি, কিন্তু উঠবো একটা জায়গাতে, এই সেখানে পৌঁছলেই মানুষ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত। ঠিক আছে, আজকে এখানে রাখবো, আমার কালকে নাম শুনেছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। শ্রুতি স্মৃতি পুরাণানামালয়ম করুণালয়ম নমামি ভগবৎপাদম শঙ্করম ওম নমো নারায়ণ। নাম শান্তি। কিন্তু একটু কথা বলবেন মহারাজ।